الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا رواه البخاري যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক এই দুনিয়াতে আদম সৃষ্টির সঙ্গে সঙ্গে ইবলিসকেও সৃষ্টি করেছেন, আর সে কারণে শান্তির সঙ্গে সঙ্গে এখানে অশান্তির যে মূল পুরোধা হিংসা বিদ্বেষ সেটাও সঞ্চার করার সুযোগ তিনি করে দিয়েছেন। পৃথিবীর যাবতীয় অশান্তির মূলে হল পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ, এর সঙ্গে বাকি যতগুলো আছে সমস্ত অপকর্মের মূল হতে হচ্ছে এখানে। মুসলিম উম্মা হিংসার খোরাক হতো না যদি তারা আবু জাহালদের সঙ্গে মিলেমিশে মোশারেক থাকত। হিংসা দুই ভাগে হয়, একটা খারাপের প্রতি হিংসা, একটা ভালোর প্রতি হিংসা। যারা অসামাজিক কাজ করে, অন্যায় কাজ করে, তাদের প্রতি অবশ্যই বিদ্বেষ পোষণ করতে হয়, এই জন্য তাদেরকে বিচারের সম্মুখীন করে তাদের শাস্তি দিতে হয়, কারণ তারা অন্যায় করেছে, তাদের প্রতি আমাদের অবশ্যই ঘৃণা বিদ্বেষ থাকা আবশ্যক, নইলে ও আরো অন্যায় করবে, সমাজ ধ্বংস করে দেবে। এজন্য এই দেশে আদালতের ব্যবস্থা আছে, মানুষকে ধরে শাস্তি দেওয়া হয়, বিচার করা ইত্যাদি হয়, সামাজিক অনুশাসনের ব্যবস্থা আছে, এমনকি সবচেয়ে স্নেহের পাত্র সন্তানকেও পর্যন্ত বাপ মা মারে। একটাই তো কারণ, তাকে মারা হচ্ছে তাকে আদব দেওয়ার জন্য। এজন্য আমাদের যারা মারাতে ছাত্র ক্লাসে পড়ে তাদের নহতে শেখানো হয় যারা তো তাদিবান আয়লে তাদিব, আমি তাকে মেরেছি বা শিক্ষক তাকে মেরেছে আদব শেখানোর জন্য। দেখা যাচ্ছে মার জিনিসটা খারাপ, এরপরে ওটা ভালো। তো সমাজে যে অশান্তি হয়, এই অশান্তির কারণে যখন মানুষকে শাস্তি দেওয়া হয়, মূলত শান্তির উদ্দেশ্যেই শাস্তি দেওয়া হয়, এটা যখন ভালোর প্রতি হিংসা হয় তখন ওটা হয়ে যায় মন্দ। মুসলমানরা যখন মক্কায় ছিলেন, অর্থাৎ আমাদের শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগের সে সময়টা ছিল, সবার সঙ্গে মিলেমিশে মানুষ কত সুন্দর বসবাস করত। সেখানে আল্লাহ রসুল ছিলেন সবার কাছে প্রিয়, সবার কাছে সমাদৃত, কেউ তার শত্রু ছিল না। আল আমিন বলে সবার কাছে তিনি প্রশংসিত ছিলেন। যেমনি তিনি দিনের দাওয়াত দিলেন, সবার কাছে তিনি অনাদৃত হয়ে গেলেন। এই নন্দিত ব্যক্তিটি রাতারাতি নিন্দিত হয়ে গেল, মোহাম্মদ ব্যক্তিটি রাতারাতি মুজাম্মাম হয়ে গেল। এইভাবে তার ভাগ্যে 15 রকম অপবাদ জুটল, মদিনায় গিয়েও তার বিরুদ্ধে অপবাদ হল, জীবনটাই কেটেছে লাঞ্ছনা ঘঞ্জনা গীবত তোহমত অত্যাচার নির্যাতনের মধ্যেই। কি কারণ ছিল? কারণ মানুষ যাকে ভালো বলে আসলে ওটা ভালো নয়, আল্লাহ যেটাকে ভালো বলেন সেটাই হলো ভালো। তিনি সেই কথাটাই মানুষকে বলতে এসেছিলেন, এটাকে বলতে গিয়ে মুশকিলটা হয়ে গেছে। সমাজের নেতারা মন গড়া যে বিধান তৈরি করেছে, ধর্মীয় বিধান, রাজনৈতিক বিধান, অর্থনৈতিক বিধান, এগুলো কিছু গুটি কয়েক মানুষের সুবিধা করার জন্য তারা বানিয়েছে। ধরুন মক্কার নেতারা আইন করেছিল, যারা এখানে তাওয়াফ করবে ল্যাংটা হয়ে তাওয়াফ করবে। আচ্ছা বলুন, মানুষ যে ধর্মেরই হোক কেউ কি ল্যাংটা হয় নাকি? নেতাদের বিধান, সে সঙ্গে জুড়ে দিল ধর্ম। কেন তুমি ল্যাংটা হবে? তুমি এসেছো আল্লাহর ঘরে, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলেন ল্যাংটা হয়ে ছোট্টবেলা বাচ্চা বয়সে, তখন তুমি ছিলে কাপড় বস্ত্রহীন অবস্থায়, এখন তুমি আল্লাহর ঘরে তাওয়াফ করবে, তুমি ওই যে সমস্ত পোশাক পরে অন্যায় করেছো দুনিয়াতে, পাপ করেছো এই কাবাঘর বাইরে, সেই পাপ তাপ বিস্তৃত পোশাক পরে তুমি আল্লাহর ঘরে আসবে? এতে আল্লাহ নাখোশ হবেন। অতএব তুমি কাপড় খুলে রাখো, উলঙ্গ হয়ে তুমি তওবা করো, আল্লাহ পাক খুশি হবেন। তুমি যেমন জন্মেছিলে উলঙ্গ অবস্থায়, কিয়ামত যদি উঠবে উলঙ্গ অবস্থায়, এখন এসছো দুনিয়াতে আল্লাহর ঘরে, কেন কাপড় পরে আসবে? ওই কাপড়ে তো সমস্ত অন্যায় অপকর্ম তুমি দুনিয়ায় করে আসছো। যুক্তি দেখ, ধর্মীয় যুক্তি, লোকেরা কি করবে? বিধান তৈরি করা হয়ে গেল যে দেখো, হ্যাঁ একটা পথ আছে, কাপড় যদি নতুন হয় তাহলে তোমার মুক্তি আছে। সে কাপড়টা হবে এই কাবা ঘরের যারা মুতাল্লি, এনারা যে কাপড়টা তৈরি করবে সেই কাপড়টা তুমি পরে এখানে তওয়াক করে আবার রেখে যাবা। দ্বিতীয়বার যদি তওয়াক করতে চাও আবার নতুন করে কাপড় কিনতে হবে, ওই কাপড় আর হবে না, কারণ তোমার দেহ স্পষ্ট লেগেছে ওই কাপড়টা এখন আর ভালো নেই। কি করবে মানুষ তাদের বিধান মানতে গিয়ে, যেহেতু তারা বড় হুজুর সব তৎকালীন বিশ্বে, যারা মক্কার কাবা ঘরের মতো আল্লি, তাদের তো সম্মান সাংঘাতিক ব্যাপার, বিরাট ব্যাপার সম্মান। আসলে উদ্দেশ্য কি ছিল জানেন? ও এবারে আইনটা কেমন সুন্দর করে আইন তৈরি করা হয়েছে, হ্যাঁ এগুলো তোমরাই শুধুমাত্র বাইরে যারা আসবে তারাই কেবল নগ্ন অবস্থায় তওয়াক করবে, যারা হর হামেশা মক্কায় থাকে, যারা এই কাবা ঘরের মতো আল্লি যে হারাম এলাকায় যারা বসবাস করে তাদের জন্য এই বিধান নয়, তারা তো পবিত্র জায়গায় পবিত্রই থাকে, অত তাদের কাপড় খুলতে হবে না। দেখছেন তো ধর্মের নামে সবকিছু হচ্ছে, কিন্তু কারণ আমরা আহলুল্লাহ, আহল বাইতুল্লাহ, আমরা হোমস, আমরা আল্লাহর ঘরের বাসিন্দা, আমরা আল্লাহওয়ালা, আমরা কঠোর ধার্মিক, আমাদের দেহে আমাদের মনে কোনো পাপ চিন্তা নেই, পাপ তাপ কিচ্ছু হয় না, অত আমরা ঠিকই কাপড় পরবো, তোমরা এখানে ল্যাংটা হবা। আসল উদ্দেশ্য কি জানেন? কাপড় বেচার ব্যবসা করবে, সেটা ব্যবসায়িক চিন্তাধারা, ওটা কিন্তু মুক্তি বলছে না, ওই সঙ্গে ধর্মের রং লাগিয়ে দিয়েছে। এইভাবে যুগে যুগে বিভিন্ন ধর্ম নেতারা মন গড়া ধর্ম বানিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে দেখলেন যে কি সর্বনাশ, এ কি শুরু করেছে এরা, আল্লাহর ঘরে আল্লাহর বান্দা যাবে ল্যাংটা হতে হবে, কে বলছে এগুলো? উনি প্রতিবাদ করলেন, পুতুল রাখছে কেন? পুতুলের উদ্দেশ্য যত খাসি গরু জবাই করবে সব রাখাবে, এদের ওসিলে আল্লাহ শুনবে, নইলে আল্লাহ শুনবে না। এটা ধর্মীয় একটা বিধান জারি করে দিল, লোকেরা কি করবে? খালি হাতে আসে না, ওই পুতুলকে খুশি করাও, পুতুল তো খায়ও না শোনেও না, খাসি গরু কে খায়? খেলে ওই বদরে খায়, হুজুরে খায়, আমাদের বাংলাদেশের খাদমরা খায়। এই যুগের খাদমরা ওই যুগের খাদমরাই, ওরা কাবার খাদমরা কবরের খাদম, ফারাক আর কিছুই নেই। শুধুমাত্র পেটের স্বার্থে যত বিধান তৈরি হয়েছে, কিন্তু দেখেন নিজেদেরকে কেমন কি বাঁচিয়ে নিচ্ছে। আমরা আল্লাহর ঘরের মানুষ, আমাদের কোন পাত্তা হয় না, ওরা ফেরেশতা। যুগে যুগে এমনি করে করে ধর্মের নামে ভণ্ডামি চলেছে, নবী রাসূলুল্লাহ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, তারা বলেছেন কুনু, তারা বলেছে ইয়া ইউয়ান্নাস ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো উপাস্য নাই, অন্য কাউকে তোমরা উপাস্য হিসেবে গ্রহণ করো না। এই কথাটাই ছিল তাদের পাপ, কারণ যদি মূর্তি না থাকে তোরা খাবে কি? আল্লাহ তো বলেনি যে তোমরা আমাদের কেবা ঘরে এসে গরু খাই জবাই করো, কিন্তু আল্লাহর বিধান মানা মানে আমাদের বিরাট একটা ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সে সঙ্গে রাজনৈতিক ক্ষতি। কি মাতবাড়ি করে আসছিলাম, এই মাতবাড়ি সব মোহাম্মদের ঘরে চলে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অত ওই মাতবাড়ি ওকে দেওয়া যাবে না, এবার টাকা পয়সা ও একাই খাবে দেওয়া যাবে না। বিষয়টা এখানে যত ধর্মীয় নেতা আছে অধিকাংশই অর্থনৈতিক স্বার্থে ধর্মকে সামনে একটা কভার হিসেবে, কভারেজ হিসেবে ব্যবহার করে। নবীর সলগন চিরদিন নির্বৃত্তি প্রতিবাদী কণ্ঠ ছিলেন, আর এই কারণেই তার উপরে শুরু হল একের পর এক নির্যাতন। অবশেষে মক্কা থেকে তিনি হিজরত করতে বাধ্য হলেন মদিনায়। মদিনার লোকেরা আগেই বায়াত করে ইসলাম কবুল করেছিলেন, তারা তাদেরকে সাদরে গ্রহণ করলেন, আল্লাহ পাক তাদের এই বিষয়টি খুবই পছন্দ করলেন, এবং তাই কোরআনে পর পর তিনটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলছেন والذين تبوؤوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون سورة حشر نمبر 8 যারা মুহাজিরদের আগে থেকেই মদিনায় বসবাস করে আসছে অর্থাৎ আনসাররা, তারা মুহাজিরদেরকে কেমন ভালোবাসে, যে সেই ভালোবাসার মধ্যে বলে আজিদুনা ফি সুদুরিহিম হাজা, অন্তরের মধ্যে কোন রকম ফাঁক ফকর নাই, কোনো স্বার্থ নাই, কেমন ভালোবাসা, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরা না খেয়ে থাকতো, আনসাররা কষ্টের মধ্যে ছিল, এত সত্ত্বেও তারা এই মহাজির ভাইদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিত। আল্লাহর এই প্রশংসা পৃথিবীর কোনো মানুষ কিন্তু পায়নি, শুধু মদিনার মানুষরা পেয়েছে। যতদিন পৃথিবীতে কোরআন থাকবে, যতদিন একজন মুসলমান বেঁচে থাকবে, ততদিন এই কোরআন মানুষ পড়বে, ততদিন তাদের প্রশংসা মানুষ করবে, যে মক্কা থেকে বিচারিত মানুষগুলোকে তারা কিভাবে আপন করে নিয়েছিল, এক কাপড়ে চলে গেছে, কিছুই নিয়ে যেতে পারেনি তারা। আল্লাহ বলছেন ওমা ইউকাশাহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা তাদের অন্তরের কৃপণতাকে, কৃপণতা থেকে বেঁচে থাকতে পারে, অঙ্করের সন্নিহিত অঙ্করের অন্তরের সংকীর্ণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তারাই হল সফল কাম, তারাই হল জান্নাতি। এইটা বলার পরে এবার আল্লাহ পাক আমাদের প্রশংসা করছেন, বাল্লাযীনা জাউ মিন বাদিহিম, অর্থাৎ মুহাজির আনসারদের পরে তোমরা যারা মুসলমান হয়েছ, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়ালিইখওয়ানাল লাযীনা সাবাকুনা বিল ঈমান, তাদের মধ্যে যারা প্রকৃত ঈমানদার তারা বলে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়ালিইখওয়ানাল লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ওইসব ভাইদের ক্ষমা করো যারা আমাদের পূর্বে ঈমান গ্রহণ করেছিলেন, সেই মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম যারা ছিলেন। ولا تجعل في قلوبنا غلا للذين امنوا يا الله আমাদের অন্তরে মুমিনদের সম্পর্কে তুমি কোন হিংসা এবং বিদ্বেষ সঞ্চার করে দিও না। ربنا انك رؤوف رحيم হে আমাদের প্রভু, তুমি হলে স্নেহশীল এবং দয়াবান। সূরা হাশর 9 এবং 10 নম্বর দুটি আয়াতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ইসলামের সোনালী যুগে মুসলমানদের যাবতীয় উন্নতি এবং বিজয়ের মূল চাবিকাঠি ছিল এখানে, যে মুসলমান পরস্পরকে নিজের ভাইয়ের চাইতে ভালোবাসত। লাই ইবনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি নাফসি মা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না? তখন তোমার ভাইয়ের জন্য ওইটা ভালোবাসবে যেটা তুমি নিজের জন্য ভালোবাসো। এই হাদিস তাদের জানা ছিল এবং এই আয়াত তাদের সামনে ছিল। আনসাররা বলল, হে আমার মহাজির ভাই, সন্তান ছেড়ে, পিতামাতা ছেড়ে, স্ত্রী কন্যা ছেড়ে, জমি জমা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে তোমরা এসেছ মদিনায়, আমরাও নিজেরা খুব অভাবগ্রস্ত, তথাপি বলছি এসো, যা আছে তাই আমরা দুই ভাই ভাগ ভাগ করে নেই। চলো আমার জমিতে, এই আমার জমি জমা, যেটা উন্নত ভালো ফসল হয় ওইটাই তুমি নাও। এই যে আমার দুটা উঁট আছে, যে উঁটটা ভালো এটা তুমি নাও। আমার দুটা স্ত্রী আছে, আমি একটা তালাক দিচ্ছি, তুমি একটা কেনা, যেটা পছন্দ করো সেটা নাও। এই ইতিহাস পৃথিবীতে কোথাও পাবেন না। ওমর ফারুককে পর্যন্ত এই একই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। বড় বড় মানুষ তারা ছিলেন, মক্কা অত্যন্ত সম্মানিত মানুষ তারা ছিলেন, কিন্তু এক কাপড়ে চলে আসছেন, পেটে ভাত নাই, দেহে পোশাক নাই, সব ফেলে চলে আসছে। তখন যদি আনসাররা এইভাবে তাদের সহযোগিতা না করতেন, তাহলে ইতিহাস অন্যভাবে তৈরি হত। এই মহব্বত এবং ভালোবাসা তাদেরকে পৃথিবী জয়ের নিশানা দিয়ে দিয়েছিল। দুনিয়া একদিকে চলে গেছে, কিন্তু পরস্পরের ভালোবাসা দূর হয়নি। হিংসা বিদ্বেষ তারা বুঝতেন না, মিথ্যা তারা বুঝতেন না। টাকা পয়সার আমানত রেখেছে, বাস জবান দিয়েছে, শেষ, আর কিছু লাগবে না। লেখা পড়া রেজিস্ট্রেশন কোনো খবর নাই, বলেছি দিতে হবে, জীবন যাবে মিথ্যা বলবো না, এই ছিল তাদের চরিত্র। পারস্পরিক ভালোবাসা মহব্বতের অসংখ্য নমুনা তাদের কাছে আছে। সেজন্য আল্লাহ রসুল শুনিয়ে দিলেন, দেখো, আল মুসলিম আখুল মুসলিমে লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াকরুহু, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই, সে তাকে জুলুম করবে না, তাকে লজ্জিত করবে না, তাকে নিকৃষ্ট ভাববে না। প্রত্যেকটা মানুষের একটা যোগ্যতা আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ কোনো না কোনো গুণ দিয়ে দুনিয়া পাঠিয়েছে। ছোট্ট একটা বাচ্চা ছেলে, সে যা পারে আপনি তা পারেন না, আর আপনি যা পারেন সে তা পারে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক একটা যোগ্যতা দুনিয়া পাঠিয়েছে, তাই যে যেখানে যোগ্য তাকে সেখানে লাগাতে হবে, কাউকে ঘৃণা করা যাবে না। এই কারণে আল্লাহ পাক তাকে দেয়নি, আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য, আর তাকে দেয়নি সে যেন শ্রদ্ধা করে তার বড় যিনি তাকে, যে তাকে দেওয়া হয়েছে। অর্থাৎ হিংসার মূল সংজ্ঞাই হচ্ছে তার অপর ভাইয়ের দেওয়া নিয়ামতকে হিংসা করা, এবং সেই নিয়ামত দূরীভূত হোক এটা কামনা করা, এটাকে হিংসা বলা হয়। একজন ভাই উন্নত স্বাস্থ্যের অধিকারী, আপনার মন চাচ্ছে ও মরে না কেন, আমার স্বাস্থ্য ভালো না, ওর স্বাস্থ্য ভালো হলো কেন? একটি ছেলে ক্লাসে ফার্স্ট হয় প্রতিবার, একটা ছেলে ভাবছে ও গললে তো আমি সেকেন্ড আসে ফার্স্ট হতে পারি, অথবা ওর উপরে হিংসা, অথবা ওকে মেরিয়ে দিতে হবে। মানুষের পরস্পরের এই যে বিষয়গুলি যদি দূর করে দেওয়া যায়, তাহলে দুনিয়াটাই একেবারে জান্নাতের রূপ ধারণ করবে, কিন্তু এটাতে দূর করা খুব মুশকিল। এটা দূর করতে পারে শুধুমাত্র ইমান, আর কিচ্ছু না। কোন লাঠি দিয়ে, জেল খাটিয়ে, কোশ্চিন করলে মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করা যায় না। লাভান ফাকরা, আল্লাহ যদি তুমি দুনিয়ার সবকিছু খরচ করতে, ব্যয় করতে, তথাপি মা আল্লাহ তাবায়না কুলুবিহিম, তোমরা কখনো মানুষের পরস্পরের মধ্যে মহব্বত পয়দা করতে পারতে না। যখনই পৃথিবী থেকে মহব্বত বিদায় হবে, তখনই সেখানে হিংসা আসবে, আর এই হিংসা আসলে সমাজে কখনোই শান্তি আসবে না। এ কারণে আল্লাহ রসুল আমাদেরকে হাদিস শুনিয়ে গেছেন। আম যামরা বিন সালাবা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতি অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা পরস্পরে হিংসা না করবে। এই হিংসার রোগ সবচেয়ে কঠিন, আপনি আলেম হন আর জাহিল হন, হিংসা যদি ঢুকে যায় আপনি শেষ। হিংসার আগুন, হিংসার সবচেয়ে বড় ক্রেডিটেই সে আগে প্রথমে হিংসুক ব্যক্তিকেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারে। হিংসুক ব্যক্তি এসি ঘরে ঘুমিয়ে থাকে, সেখানে শান্তি পায় না, ছটফট করে, কখন তার হিংসাকৃত মানুষটার ক্ষতি করতে পারবে, সারা দিন রাত খালি ক্ষতির চিন্তাই থাকে, কি করে মিথ্যা মামলা দেবে, কি করে ওকে হটাবে, কি করে ওকে ধ্বংস করবে, এই তালেই সে থাকে। আর এর ফলে সে নিজে কখনই শান্তি পায় না, বাহ্যিক কাপড় ভালো পোশাক পরিভাবে থাকে বটে, দামি গাড়ি চড়ে বেড়ায় বটে, ওর অন্তরে শান্তি নাই। অথচ বুনু কচুর পাতা খেয়ে ঘুম পড়ে, অল্পে তুষ্ট থাকে, ও মহাশান্তিতে আছে, কোনো সমস্যা নাই। আর একজন টায়ার ফিটিং বাড়িতে আরামে ঘুমাচ্ছে, ওর ঘুম নাই, দুঃখে জ্বালায় শান্তি নাই। এই যে হিংসার আগুন যদি একবার জ্বলে যায়, সে মানুষ জীবনে কোথাও শান্তি পাবে না। আল্লাহ রসুল মানুষকে এই শিক্ষা দিয়েছিলেন যে তুমি অল্পে তুষ্ট থাকো এবং তুমি তকদিরে বিশ্বাসী হও, আল্লাহ পাক তোমাদেরকে যা রুজি দান করেছেন তার উপরে তুমি খুশি থাকো। মনে রেখো, তোমাকে যে রুজি বাজেট করা আছে তোমার তকদিরে, সেটার এক টাকা বাকি থাকতে তুমি মরবে না, আর যেটা নাই তুমি হাজার চেষ্টা করলে তা তুমি পাবে না। এই যে তকদিরে বিশ্বাসের সুন্দর একটা বিষয় আমাদেরকে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে দান করেছেন, এর কারণেই মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। আর সে কারণে তাদের সমাজ ছিল অত্যন্ত সুন্দর সমাজ, সেখানে কোনো মোনাফেকি ছিল না, কুফুরি ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না। হে উম্মতে মুহাম্মদী, মনে রেখো তোমাদের মধ্যে পিপীলিকার মতো ঢুকে পড়বে বিগত উম্মতের দোষগুলা, আর তার মধ্যে সবচেয়ে বড় দোষ ঢুকবে বিদ্বেষ, পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ। যদি একবার ঢুকে পড়ে তোমাদের মধ্যে, মনে রেখো এটা হলো হাল সাফকারী, আকুল ও তাহলে কো সারা ও লাকিন আকুল ও তাহলে কো দিন। আমি বলছি না যে তোমাদের দেহের চুল সাফ করে দেবে ব্লেড এবং খুর দিয়ে যেমন আমরা সাফ করি, ওইটা না, বরং তাহলে কো দিন, তোমাদের দিন একদম খালি করে দেবে, তোমাদের অন্তর থেকে দিনকে দূরীভূত করে দেবে। হ্যাঁ, বাহ্যিকভাবে তোমরা সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, সবই থাকবে, কিন্তু অন্তর থেকে দিন আউট হয়ে যাবে। আর অন্তর থেকে যদি দিন চলে যায়, বাহ্যিক সালাত সিয়াম তোমার কোনো উপকার করবে না। এজন্য তো দেখা যায় মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু হিংসায় রক্তাক্ত বাংলাদেশ, হিংসা বিদ্বেষ, ত্রুটি সন্ধান, পরস্পরের সিদ্ধান্বেষণ, এগুলি যেন আমাদের সবচেয়ে বড় কাজ হয়েছে। এগুলো যে সমস্ত পথ আছে, এই পথগুলো বন্ধ করার দায়িত্ব ছিল দেশের দায়িত্বশীল ব্যক্তিদের, কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন না, যার কারণেই সমাজে এত হিংসা বেড়ে যাচ্ছে। যারা যত বড় নেতা তারা তত বড় হিংসুক, যারা যত বড় দায়িত্বশীল তারা তত বড় অসহিষ্ণু। উচিত ছিল সহিষ্ণু হওয়া, সহনশীল হওয়া। আপনার হাতে ক্ষমতা আছে, আপনাকে বেশি নমনীয় হতে হবে। আপনার হাতে ক্ষমতা নেই, আপনি লাভ দিতে পারেন, গালিগালাজ করতে পারেন আমাকে, কিন্তু আপনার হাতে এমন ক্ষমতা আছে আমি ইচ্ছা করলে ওকে আপনি মামলায় ঢুকিয়ে জেল ফাঁস সবই দিতে পারেন। সে কারণে আপনার পরীক্ষা বেশি, আপনাকে অধিকতর সহিষ্ণু হতে হবে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, দেখেন কিভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজকে গঠন করেছিলেন, এগুলিকে আপনাদের সামনে বহুবার আমরা বলেছি। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম মানুষ সাইয়িদ ওলদে আদম, আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান, যিনি কিয়ামতের দিনে সকল মানুষের জন্য তিনি সুপারিশ না করা পর্যন্ত কারোর বিচার কার্য শুরু হবে না, যার আগে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না, সেই শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একটা সাধারণ বেদুইন এসে ধমকাচ্ছে, ইয়া মুহাম্মদ বলে গালি দিচ্ছে, এবং তার গায়ে চাদর ছিল, এক টান দিয়ে ছিটকে ফেলে দিচ্ছে, তার গলাটা ছিলে, সে রক্তাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই দৃশ্য দেখার পরে ওমর ফারুকের মতন রাগী মানুষকে বরদাস্ত করতে পারে? তাকে এক তুরন্ত এক ধমক দিয়ে দিলেন। আল্লাহ রসুল বলছেন, হে ওমর, ওকে ধমক দিলি কেন? ও তো সাধারণ মানুষ, ও তো গালি দিবেই। আমি যে নবী, আমার কাছে বহু খাদ্য আছে, বাইতুল মালের টাকা পয়সা আছে, বাইতুল মালের গম আছে, জব আছে, খাদ্য শস্য আছে, ও গরিব, খেতে চায়, ও তো চাইবেই। তাকে এক উট অর্থাৎ পাঁচ মন খাদ্য শস্য দেওয়া হলো, ওমর, ওকে আর একটা উট দাও। কেন হে রসুল, সবাইকে দেওয়া হলে একটা উট, ওকে কেন দুটা? আর একটা উট ওকে দেওয়া হবে, তুমি যে ওকে ধমক দিয়েছো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, ওকে আর একটা উট দাও, এটা জরিমানা তোমার জন্য, কারণ ও মূর্খ, ও তোমাকে গালি দেবেই। দেখেন, সমাজের নেতা হতে গেলে তাকে কত সহিষ্ণু হতে হয়, ধৈর্যশীল হতে হয়। দুর্ভাগ্য আমাদের, যখনই একজন বড় দায়িত্বশীল হয়ে যাচ্ছেন, তখন সে হচ্ছে সবচেয়ে বড় অহংকার। দেশের সর্বোচ্চ ব্যক্তি যিনি হবেন, তাকে নিঃসন্দেহে সবচেয়ে সহনশীল হতে হবে। তিনি খেপে গেলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আমি খেপে গেলে কিছুই করতে পারি না। যদি দেশে দেশে সহনশীলতার প্রশিক্ষণ হয়তো, আমার মনে হয় রাজনৈতিক নেতাদেরকে সবার আগে এই হাদিসগুলো শোনানো দরকার, তাদেরকে আগে সহনশীল হওয়া দরকার, কারণ তাদের হাতে অনেক ক্ষমতা আছে, যে ক্ষমতা আপনার আমার হাতে নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ব্যাপারে নির্দেশনা দিয়ে গেছেন। দেখো, আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরের ভাই, তোমরা ভাইয়ের ভ্রাতৃত্ব ধ্বংস করে দিও না। যদি একবার হিংসার আগুন জ্বলে ওঠে, তা ঠেকানোর ক্ষমতা কারো নাই। ইংরেজিতে বলে ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, হিংসা আরেকটা হিংসাকে ডেকে নিয়ে আসে। মনে রাখবেন, আসমানেও হিংসা হয়েছে, এ জমিনেও হিংসা হয়েছে। আসমানে প্রথম হিংসা হয়েছে আদমের বিরুদ্ধে ইবলিসের। ইবলিস লজিক দিয়েছিল, আপনি হে আল্লাহ ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন কখনো মাটির সামনে মাথা নত করে না। এই তর্ক দেওয়ার কারণেই আল্লাহ পাক তাকে চিরদিনের মতো জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন। পৃথিবীতে আসার পরেই প্রথম হিংসা করেছিল কাবিল, তার ভাই হাবিলকে, ভালোর প্রতি হিংসা। ফলে হাদিসে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুনোখুনি হবে, সমস্ত খুনের একটা পাপের অংশ ওই প্রথম খুনকারী কাবিলের আমলনামায় লেখা। কি সাংঘাতিক কথা! অথচ এখন খুন সস্তা হয়ে গেছে। কি করতে হবে তাহলে? আমাদের হিংসা তো হবেই। ইহুদিরা হিংসা করত মুসলমানদেরকে, এই বিষয়ে আল্লাহ পাক বলছেন, ওয়াদ্দা কাসীরু মিন আহলিল কিতাব লা ইয়ারুদুনুকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হাক্কু ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়া আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর, সূরা বাকারা 109 নম্বর আয়াত। এর মধ্যে সবকিছু বলা আছে। ইহুদিরা মনে করেছিল যে রসুল আসবেন শেষ জমানায় আমাদের বংশে, কিন্তু আমাদের বংশে না এসে উনি আসলেন ইসমাইলের বংশে মক্কায়। এই জন্য ওদের হিংসা হয়ে গেল। ওরা কিন্তু জানতো যে ইনি হলেন শেষ নবী। ইয়ারিফুনকুমা ইয়ারিফুনা আবনাআহুম, আল্লাহপাক বলছেন যে তারা তাকে চিনতে এমনভাবে যেমন বাপ তার সন্তানকে চিনতে ভুল করে না, অনুরূপভাবে তারা শেষ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে ভুল করেনি। কিন্তু একটাই তাদের হিংসা হয়েছিল, আমাদের বংশে না হয়ে উনি কেন আর কুরাইশ বংশে হইলেন? দেখেন কত বেয়াদব শব্দ। আবু জাহেল হিংসা করলো আমাদের নবীকে, ইতিপূর্বে সে প্রশংসা করত, কেন হিংসা করল? যখন তো আখনাস বিন শারিক বললেন, দেখো তুমি তো রাত্রির বেলা যে কোরআন শুনলে কেমন লাগলো, আবু জাহেল বলছে, বাপরে বাপ, ওকে আল্লাহর কালাম, তো মানুষের কালাম নাকি, তা তুমি তাকে মানছো না কেন? আবু জাহেল পরিষ্কার বলে দিল, এই আখনাস মানবে কেমন করে, ও তো আমার বংশের না, হতে পারে আমরা সবাই কুরাইশ বংশে, কিন্তু আমার গোত্র আলাদা, ওর গোত্র আলাদা। আমার গোত্রে যদি জন্ম হইতো তাহলে আমি ওকে মেনে নিতাম, ও বনু হাশেম গোত্রে জন্ম হয়েছে, বনু হাশেমের সঙ্গে আমাদের চিরকাল তো হিংসা, আর আজকে তাদের বংশে একটা নবী হবে, পৃথিবীতে তাদের বংশের নাম সুনাম ছড়িয়ে পড়বে, আর আমি আবু জাহেল বেঁচে থাকতে তাই মেনে নেব? হিংসা, চিন্তা করেন, গোত্রীয় হিংসা। ওদের হল ইহুদিদের হল বইমাত্র হিংসা। ইহুদরা ইসহাকের বংশে, তাদের সবার বাপ কুন্দে এক ইব্রাহিম আলাইহিসসালাম, তাই না? ইব্রাহিমের বড় ছেলে ইসমাইলের বংশে আমাদের নবীর জন্ম, ইব্রাহিমের ছোট ছেলে ইসহাকের বংশে ইহুদি নাসারাদের জন্ম, শত নবী সব। এই হিংসার কারণে তারা আমাদের নবীকে মেনে নিচ্ছে না। আর কুরাইশ বংশে হওয়া সত্ত্বেও যেহেতু আবু জাহেলের গোত্রে জন্মগ্রহণ করেননি আমাদের নবী, সেই কারণে ওই বদমাস আমাদের রসুলকে সত্য জেনেও তাকে বিশ্বাস করে, তাকে মানতে রাজি হয়নি। এগুলি তো আর সামনে রাখে, হিংসাতে তো হবেই, ঠেকানো বুদ্ধি কি? আল্লাহ বলছেন, যখন তোমার সামনে হক প্রকাশিত হবে, ইমবাদমা তাবিয়ান আল্লাহুল হক, কোরআন সত্য, রসুল সত্য, আল্লাহ সত্য, মৃত্যু সত্য, আখেরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তোমার সামনে প্রকাশিত হওয়ার পরে তুমি কি করবে? যখন মানুষ না মানবে, ফাফু ওয়াসফাহু, ওদেরকে ক্ষমা করো এবং ওদেরকে উপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বি আমরিহ, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নেমে আসে। অর্থাৎ আপনি ওদেরকে পাল্টা হিংসা করতে পারবেন না, আপনি ওদের বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহই ফয়সালা করবেন। কথা বুঝতে পারছেন তো? ও আমার এই ক্ষতি করেছে, আমি ওর এই ক্ষতি করবো, টিট ফর ট্যাট। এইভাবে কিন্তু সমাজে অশান্তি সৃষ্টি হয়। আমি ক্ষতির দায়িত্ব নেব না, সে আমাকে গালি দিয়েছে, আমি পাল্টা গালি দিব না, সে আমাকে মেরেছে, আমি তাকে পারব না। হ্যাঁ, আপনি আদালতের স্বর্ণাপন্ন হতে পারেন, বিচারের সম্মুখীন হতে পারেন, বিচার করেন তাকে, কিন্তু আপনি নিজে তাকে কোন রকম শাস্তি দিতে যাবেন না। আমরা এটা পারি না, সমস্যাটা এখানে। সরকার কথা শুনছে না, চলো রাস্তা নামো, ভাঙো, চোরো, গাড়ি ভাঙ, সমানে গুড়ু করে দেওয়া সব। কেন বাবা, গাড়ি কি সরকারের নাকি? তুমি গাড়ি ভাঙবে কেন? এইগুলো হচ্ছে এই যুগের হিংসার বহিঃপ্রকাশ। আজকে পড়লাম পত্রিকা, ওবামার কাছে বিশ মাখানো চিঠি পাঠানো হয়েছে, ওবামার শত্রুরা পাঠাইছে, ওবামার চিঠিটা হাত দিত ও মরে যেত, কিন্তু এমন বিষ হাতে লাগলি আর যত ধোয় সাফ হবে না, ওটা একটু লাগলি হতো গায়ে। হিংসা সব জায়গায় চলবে, বাঁচার উপায় কি? আমাদেরকে ট্রিটমেন্ট আল্লাহ পাক দিয়েছে, ইহুদিরা তোমাদের সবচেয়ে বড় হিংসা করবে, তখন তুমি এটা করো, ফাফু আসফু হাত্তা ইয়াতি আল্লাহ বি আমরিহি, তুমি ওদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নেমে না আসে। আল্লাহ কিছু করতে দাও, সব তুমি নিজে করবে নাকি? কিছু আল্লাহ করুক, আল্লাহ কি ইনঅ্যাক্টিভ বসে আছে নাকি? সবাই তো দেখছে। কারণ আমি যদি এটা করতে যাই পাল্টা, তাহলে যিনি মারবেন এবং যিনি মরবেন উভয় যদি হিংসার উপর শুরু হয়ে যায়, তাহলে হিংসার অগ্নিঝরা এই প্রবাহ কখনোই বন্ধ হবে না। আর এই কারণেই স্মরণ করুন পিছনের দিকে একবার, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন এক মাস যাবৎ, কেউ বলছেন 40 দিন যাবৎ অবরোধ ছিলেন, তার ঘরের মধ্যে অবরুদ্ধ, তখন সাহাবায়ে কেরাম বারবার বলছেন, হে খলিফা আপনি অনুমতি দিন, আমরা সবাই অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে বিদ্রোহীদেরকে নির্মূল করে দিই। এমনকি হযরত আলী যেই বললেন, হে খলিফা কারোর দরকার হয় না, আমার দুই ছেলে হাসান এবং হোসেন, আর আমরা 3 দিনে যথেষ্ট ওই সংস্থানগুলি হটিয়ে দেওয়ার জন্য। ওরা মিশর থেকে এসে মদিনা এসে মাতবাড়ি করতেছে, আর আমাদের খলিফাকে হত্যা করবে, এটা আমরা বরদাস্ত করতে পারছি না। ওসমান গনি বলছেন, শুনে রাখো, আমার জীবন বাঁচানোর জন্য আজকে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত কোনোদিনও আর বন্ধ হবে না। আমি আমার নিজের জীবনের জন্য কোশ্চিনগুলো তোমাদেরকে সশস্ত্র প্রতিরোধের অনুমতি দেব না। কি হল, রাজনীতি আপনার করেন, দেখেন তো এবার ইতিহাস কি বলছে। আল্লাহ রসুল তার সাহাবিকে ইঙ্গিত দিয়ে গেছিলেন, একদিন আল্লাহ রসুল নিজে আবু বকর, উমর এবং ওসমান পাহাড়ের মাথায় উঠছেন, পাহাড়টা কেঁপে উঠছে, ধমক দিয়ে বলছে, এই পাহাড় স্থির হও, তোমার উপরে দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক আর একজন শহীদ, সেই শহীদটা হচ্ছেন এই ওসমান। ওসমান চাচ্ছিলেন, আমি শহীদের দুনিয়াতে বিদায় হয়ে যাব, কিন্তু অন্যকে হত্যা করে রক্ত প্রবাহিত করে আমি দুনিয়াতে বিদায় হব না। দেখেন, এত বড় মানুষ নিজের জীবন দিয়ে গেলেন, কিন্তু তার জনগণের উপরে অস্ত্র উত্তোলনের অনুমতি তিনি দিলেন না। কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হামালা আলাইনা সালাহ ফালাইসা যে ব্যক্তি মুসলিমকে উদ্দেশ্য করে অস্ত্র উত্তোলন করে সে মুসলিম সমাজের অন্তর্ভুক্ত থাকে না। অথবা আমি খলিফা, আমি সবচেয়ে বড় দায়িত্বশীল, আমার জনগণ আমাকে চিনতে পারেনি, আমাকে বুঝতে পারেনি, তাই আমাকে ভুল বুঝেছে, ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি বারবার কিন্তু বুঝছে না, কিন্তু আমি কি করবো, জীবন যদি ও যায় তথাপি আমি আর্মি ব্যবহার করবো না। তার তো ছিল সবই, এ যুগের রাজনীতিকদেরকেও আমরা এই হাদিসগুলো স্মরণ করে দিচ্ছি, খলি মাত্র আপনার হাতে ক্ষমতা আছে বলে মানুষকে পাখির মতো গুলি করে মারবেন, আপনার জনগণকে একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এদেশের জনগণ চায় প্রাণপ্রিয় দাবি তাদের, পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী দেশ শাসন করো, সরকার তা করছে না, আমরা আমাদের দাবি জানিয়ে দিচ্ছি ভদ্রভাবে, এর বাইরে আমাদের কিছু করণীয় নাই, এর বাইরে গেলেই আমি শুধু ক্ষতিগ্রস্ত হব না, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং বিদেশিরা ওৎপত্তি আছে কখন বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে সেই সুযোগে তারা লাভ দেশে পড়বে, শান্তি রক্ষার নাম করে শান্তির ত্রাণকর্তা হিসেবে তারা আসবেন, এসেই চিরদিনের মতো দেশটাকে গসব করে নেবে, এই সুযোগ আমাদের দেওয়া ঠিক হবে না। যারা দূরদর্শী সচেতন নাগরিক তাদের কাছে আমাদের অ্যাপিল থাকবে, সীমার অতিরিক্ত কাজ করবেন না, ক্ষতি হয়ে যাবে দেশের, যে ক্ষতি বারবার হয়েছে, এই আসমুদ্র হিমাচল এই পাক ভারতবর্ষ ভেঙে পাঁচ টুকরা হয়েছে, এখন আবার পাকিস্তান ভেঙে দুই টুকরা হয়েছে, আবার বাংলাদেশ ভেঙে তিন টুকরা হবে যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো। সুযোগ আছে, সুযোগ ধরার জন্য অপেক্ষা বাইরে লোকেরা আছে, আমরা যতটুকু বৈধ এবং যতটুকু ভদ্রভাবে প্রতিবাদ করা উচিত ততটুকুই করব, বাদবাকি আল্লাহর উপরে ছেড়ে দেব। আল্লাহর শক্তিকে নাই মনে করেন নাকি, আমরাই তার বাস্তব সাক্ষী দাঁড়িয়ে আছি আমরা। অর্থাৎ আমাদের কাছে এগুলো নতুন কিছু নয়, আমরা দেখেছি আল্লাহর শক্তি, 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত আল্লাহর শক্তির আমরা চাক্ষুষ দেখেছি, আমরা বাস্তব দলিল কারোর প্রয়োজন নাই, আমাদের কিছুই ছিল না। সারা বাংলাদেশের আমাদের নেতাকর্মীরা তারা আল্লাহর কাছে কেঁদেছে, কত অসংখ্য মা বোন নিভৃতে বসে চোখের পানি ফেলেছে, আমরা হিসাব জানি না, তাদের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আমাদের কোনই শক্তি ছিল না। অন্যান্য রাজনৈতিক দলেতে বহু ক্যাডার ম্যাডার আছে শুনতে পাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্যবার আলহামদুলিল্লাহ, আমাদের একটিও নাই, এরপরও আমরা জয়ী, কারণ আমাদের কাছে কুনুতে নাজেলার হাতিয়ার আছে, আল্লাহ পাক আমাদের দোয়া শুনেছেন। হাজারো চিৎকার এবং স্লোগানের চাইতে আল্লাহর প্রিয় বান্দার কুনুতে নাজেলা আল্লাহর কাছে অধিক অধিকতর শক্তিশালী, এবং সেই একটি ইমানদার দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সমস্ত রাজনৈতিক ক্ষমতা চোখের পলকে ধূলিসাৎ হয়ে যাবে। বাংলাদেশের মুমিন মুসলমানরা যদি একবার আল্লাহর কাছে দোয়া করে, ইনশাল্লাহ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। তবে নিঃসন্দেহে যদি কোনো মুনকার আমরা দেখি আমরা তার প্রতিবাদ করব, এটাই আমাদের রসুলের নির্দেশ। যদি শেষ পর্যন্ত কোনো পথ না থাকে তখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, এবং সঙ্গে সঙ্গে এটা হাদিসটা মনে রাখতে হবে, অতু হাক্কাহুম ওয়াসালুল্লাহ হাক্কাকুম, জালেম সরকার যদি জুলুম করে পিঠের চামড়া তুলি ফেলে দেয়, তুমি তাদের হক তাদের খাজনা ট্যাক্স তাদেরকে দিয়ে দাও, কিন্তু তুমি তোমার হক তোমার পূর্ব আল্লাহর কাছে প্রার্থনা করো, তথাপি হিংসার পাল্টা হিংসা করো না। এই হাদিস এই কোরআনগুলো কি বাসি হয়ে থাকবে নাকি? আমি আলমদেরকেও বলেছি, তোমরা ঐক্যবদ্ধ দাওয়াত নিয়ে সরকারের কাছে কথা বলো, একদিন একদল যে ঢাকা বন্ধ করবে আর একদিন আরেক দল গিয়ে ঢাকা বন্ধ করবে, এই বন্ধ করা করি কারবার ছাড়ো, যদি সবাই আলেম হও আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য এসো, ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, সঙ্গে সঙ্গে আমাদের সরকারকে বলি এগুলো বন্ধ করো অন্যায়, যারা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছে তারা অবশ্যই মৃত্যুদণ্ডের আসামি, তোমার কোনো আইন করার কোনো প্রয়োজন নাই, জাতীয় সংসদে আইনের রচনা কোনোই প্রয়োজন নাই, আইন আমার আল্লাহ করে দিয়েছেন, ওই আইনটা তুমি খালি জারি করো, তোমার দায়িত্ব এটাকে জারি করা, তোমার দায়িত্ব আইন তৈরি করা নয়, কিসের তুমি সরকার? কোরআন হাদিস বাদ দিয়ে তোমাকে তো আমরা শুনবো নাকি? সারা জিন্দগি চেষ্টা করলো কোন মুসলমানের বাচ্চা তোমার ও আইন একদিনের জন্যই মানবে না যদি সেটা কোরআন হাদিসের বিরোধী হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য তোমাকে আমরা ওখানে পাঠাই নাই, তোমাকে পাঠানো হয়েছে মুসলমানের ইমান আমল রক্ষা করার জন্য, ইমানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চিরদিন থাকবে, চিরন্তন থাকবে, এই জবান কখনোই তোমরা বন্ধ করতে পারবে না। আর ইমানদারদের দোয়ার চাইতে তোমার এই পুলিশ আর র্যাবের গুলি দিয়ে কোন কিচ্ছু হবে না, যত মানুষ মারবে তত মানুষ মরবে ইমানের জন্য। রসুলের মহব্বতে দেশের মানুষ তার জান মাল সব ব্যয় করতে প্রস্তুত হয়ে আছে, আর সেই রসুল ইসলামকে কটুক্তি করবে আর এদেশের মানুষ চুকির বসে থাকবে, এটাতে ভাবলে কেমন করে? এটা ভাবাই তো উচিত না। এদেশের মানুষের ইমান এখনো ধ্বংস হয়নি। ইমানদারদের কাছে আমাদের অ্যাপিল থাকবে, আল্লাহ এবং তার রসুল যে সীমা নির্দেশ করেছেন সীমার বাইরে যাবেন না। ওলা তাবাগাজু ওলা তাহাসাদু, মনে রাখবে যাকে তুমি মারছো সেও মুসলমান, তাকে দাওয়াত দিলে হয়তো সে মুসলমান হয়ে যেত, কিন্তু তোমার গুলির খোরাক হওয়ার কারণে সে মুসলমান হতে পারল না। আজ তো সকালে দেখলাম পানি খাওয়াইছে এক কলেজের ইমাম সাহেবের পক্ষ থেকে পানি খাওয়ানো হয়েছে আমাদের লং মার্চের লোকদেরকে, এটাকে কটুক্তি করেছে আরেকটা ছেলে বেয়াদব, এবং যে ছেলে এটা শুনেছে সে প্রতিজ্ঞা করেছে আমি ওকে হত্যা করব, এবং সে তাকে হত্যা করেছে অলরেডি, আজকে ধরা পড়েছে, পরিষ্কার বলেছে ও তো কাফের, ও পানি খাওয়ানোকে কটুক্তি কেন করলো তাই আমি ওকে মেরেছি। আমরা বলবো এটাও বাড়াবাড়ি ওটাও বাড়াবাড়ি, যে কটুক্তি করেছে সে অবশ্যই অন্যায় করেছে, তার শাস্তি হতে হবে, সে শাস্তি দেওয়ার মালিক হলো সরকার এবং আদালত। আমার অন্তরে ব্যথা লেগেছে, আমি তাকে বলবো এই তুই এটা কেন বললি, যদি সে না শুনে আল্লাহ তুমিও শাস্তি বিধান করো, আল্লাহ শাস্তি বিধান করেছেন, একজন ব্লগারকে চিৎকার দিতে দিতে হঠাৎ করে হাটপুলকে মারেনি, আল্লাহর হাতেই জান আল্লাহর হাতেই মান সবই তার হাতে। অতএব ওলা তাবাগাজু ওলা তাহাসাদু ওলা তাদাবারু ওলা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, হাদিস আবার স্মরণ করে দিই, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না, তোমরা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, তোমরা পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না, তোমরা পরস্পরের হিংসা করো না, কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা পরস্পরের আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। এই হাদিস যদি মুসলমানরা ফলো করে এবং কোরআনের ওই আয়াতটা যদি ফলো করে, ফাআফু ওয়াসফু হাত্তা ইয়াতিয়া আল্লাহ বিআমরিহি, ক্ষমা করো উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল না হয়, তাহলে কিন্তু আমাদের এই সুন্দর দেশ শান্তিময় থাকবে, পরস্পরের হিংসা নাজিল হবে না। অনেকেই বলছেন নদাপাড়া থেকে কেন মিছিল বের হয় না, আমির জামাত কেন বাইরে যাচ্ছেন না, আমরা বলি আমাদের যেখানে বলার দরকার সেখানে বলেছি, আমরা আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমরা বৈধ পন্থায় প্রতিবাদ করেছি, তোমাদের লং মার্চের 15 দিন আগে থেকে আমরা এখানে বক্তব্য রাখছি এবং ইজতেমাতে আমরা প্রকাশ্যভাবে কথা বলেছি, আমাদের সরকারের কাছে আমরা দাবি রেখেছি, আমাদের বক্তব্যগুলো সরকারের কাছে চলে যাচ্ছে নিয়মিতভাবে, এরপরও যদি সরকার না শোনে আমাদের শেষ হাতিয়ার কোনোতে না জেলা, সরকারের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ তুমি এই সরকারকে ধ্বংস করে দাও, যে তোমার রসুলের সঙ্গে বেয়াদবি করে তার এই দেশে থাকার অধিকার নাই। আল্লাহ পাক কোশ্চিন কাল কোন জালেমকে সুযোগ দেন না, আল্লাহ পাক অবশ্যই জালেমকে ধ্বংস করে দেবেন, তা কোনো জালেমকে আল্লাহ বরদাস্ত করবেন না, তবে কি আল্লাহ একটু সুযোগ দেন, আল্লাহ একটু তওবা করার সুযোগ দেন, আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল, আমাদের তো ভাই অত ধৈর্য কুলায় না, তাই না? সমস্যা হলে এখানে আল্লাহর সঙ্গে বলছেন আমাদের এখানে, আমরা চাচ্ছি এক্ষুনি পিটাও, আল্লাহ বাবা থাম একটু দেরি কর দেখি তবাটা করে কি, তো মুশকিল তো এখানে, আমরা তো রাগ সহ্য করতে পারি না, এজন্য আমরা কুনুত নাজিলা নির্দেশনা দিয়েছি সমস্ত জেলায় জেলায়, এবং আমাদের এই মার্কাজে কুনুত নাজিলা চলছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা, আল্লাহ রসুল এক মাস ব্যাপী কুনুত নাজিলা পড়েছিলেন, আমরাও পড়ব সবসময় পড়ব, হে আল্লাহ কোন জালামকে তুমি সহ্য করো না, ইতিপূর্বে যে জালামরা আমাদের জুলুম করেছিল তাদেরকে তুমি ধ্বংস করেছো, এখন যদি কোন জালাম এসছে সেও যে জুলুম করে তুমি তাদেরকেও ধ্বংস করো, কোন জালামের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই, আমরা চাই এদেশে আল্লাহ এবং তার রসুলের বিধান পরিচালিত হোক, সেই অনুযায়ী এদেশের মানুষ নিজের জীবন পরিচালনা করুক, এদেশে শান্তি হোক, শান্তি চাই, আমরা কখনোই হিংসা এবং বিদ্বেষ কামনা করি না, এবং আমরা আমাদের ভাই বোনদেরকেও বলবো শান্তি প্রতিষ্ঠার মৌলিক বিষয়টি হল পারস্পরিক ধৈর্য এবং আল্লাহর উপরে নিজেকে সোপর্দ করা। আপনার একটা ছেলে যদি আজকে বেনামাজি হয় আপনি কি তাকে হত্যা করতে পারবেন, কি করবেন? আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়াত করো, বলি না অন্যের বেলায় কেন বলতে পারছেন না, আল্লাহ তুমি দেশে শান্তি কায়েম করো, আল্লাহ তুমি সরকারকে হেদায়াত করো, এই দোয়া তো আল্লাহ রসুল নিজে করেছেন, আল্লাহ মাহাদে দাউসান ওয়াতে বিহীন, আল্লাহ তুমি দশ কমকে হেদায়ত করো এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসো, আল্লাহ মাহাদে সাকিফান ওয়াতে বিহীন, আল্লাহ তুমি সাকিব গোত্রকে হেদায়ত করো তাদেরকে আমার কাছে নিয়ে আসো। যদি আল্লাহ রসুল এই দোয়া করতে পারেন বিধর্মীদের জন্য, আমরা কেন পারি না? আজকে অসংখ্য অমুসলিম ইসলামের আলো না পাওয়ার কারণে তারা বিধর্মী হয়ে মরে যাচ্ছে, তাদের কাছে আমাদের দাওয়াত দিতে হবে, আমাদের শান্তির দাওয়াত, আমাদের মঙ্গলের দাওয়াত, আমাদের ইসলামের কল্যাণময়ের দাওয়াত যদি তারা জানে ইনশাল্লাহ সবাই ফিরে আসবে। সবশেষে বলে রাখি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াসতামিআনু ফি ক্বালবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ রাওয়াহুন নাসাঈ। আমার রসুল বলছেন, শুনে রাখো হে দুনিয়ার মানুষ, একজন বান্দার অন্তরে একই সঙ্গে ইমান এবং হিংসা একত্রিত হতে পারে না, হয় হিংসা থাকবে না ইমান থাকবে, হয় ইমান থাকবে না হিংসা থাকবে। হিংসুক কখনো ইমানদার নয়, ইমানদার কখনো হিংসুক নয়। আপনি বলবেন তো বাইরে তো দেখা যায় না, জি না, আল্লাহ অন্তর খবর রাখে। বাইরে আপনি যতই মুসল্লি হন, ভিতরটা যে কি আল্লাহ খবর রাখে না, অর্থাৎ আল্লাহর কাছ থেকে ফাঁকি দেওয়া যাবে না, সবকিছু আল্লাহ দেখছেন। অন্তর জগতে খোলামেলা রাখেন, মানুষের জন্য দোয়া রাখেন, যেটা আমরা শুরুতেই পড়েছি, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরে মুমিনদের জন্য কোন হিংসা গিল্লা রেখো না, সঞ্চার করো না। এই দোয়া আল্লাহ পাক আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং তিনি সকল ক্ষমতার অধিকারী। আসুন পরস্পর ভাই ভাই হয়ে যাই, যারা অন্যায় করেছে তারা তওবা করুক। আল্লাহবাক সবচেয়ে বেশি পছন্দ করেন তওবাকারী ব্যক্তিকে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী আল্লাহবাক তাদেরকে বেশি পছন্দ করেন। অতএব উচিত হবে সবাইকে, অন্যায় যারা করেছে নিশ্চয় তারা বোঝে আমরা অন্যায় করছি, অন্যায় ধরিয়ে দেওয়া হচ্ছে, তওবা করা উচিত তাদের। কুল্লু ইবনে আদম খাত্তাউন খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী এবং শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে বেশি বেশি তওবা করে। অতএব সংশ্লিষ্ট সকলের প্রতি তওবার আহ্বান জানাচ্ছি, এবং হিংসামুক্ত জীবনযাপনের আহ্বান জানাই, এবং আমাদের যে চাওয়া পাওয়া আমরা আমাদের দায়িত্বশীল সরকারের কাছে করেছি, না মানলে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে, আল্লাহ তুমি এদেশের ইমানদার মানুষের ইমানকে হেফাজত করো, হে আল্লাহ তুমি এদেশে তোমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মান মর্যাদাকে সমুন্নত রাখো, হে আল্লাহ তুমি তোমার নিজের দিনকে কোরআনকে হাদিসকে সর্বোচ্চ মর্যাদার আসনে বসিয়ে দেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ যে সমস্ত মুমিন মুসলমান তোমার দিনকে সাহায্য করছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, যে সমস্ত মুমিন মুসলমান হওয়া সত্ত্বেও তারা তোমার দিনকে লাঞ্ছিত করছে, আল্লাহ তুমি তাদেরকে লাঞ্ছিত করো। বারাকাল্লাহ।